আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিএস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান, ইসলামী প্রোগ্রাম দর্শন করছেন। আমরা ইসলামী অর্থনীতি, ব্যবসা, তার হালাল হারাম ইত্যাদি সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আজও তারই জের ধরে আরেকটি পর্ব, মিথ্যা বলে ব্যবসা, মিথ্যা বলে উপার্জন। মিথ্যা বলা মানুষের একটা কদর্য ঘৃণ্য আচরণ। আপনারা জানেন যে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে, সে মানুষ ভালো নয়। ইসলামে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, আর মিথ্যার মাধ্যমে মানুষের হক নষ্ট করা, এটাও একটা বড় গুনাহ। মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ধোকা দিয়ে, বোকা বানিয়ে না হোক অর্থ সঞ্চয় করা হারাম, এবং সে অর্থ হারাম, এমন উপার্জন যে হারাম, এবং যে এ হারাম খায় তার দোয়া কবুল হয় না আর তার ইবাদত কবুল হয় না, তা বলাই বাহুল্য। মিথ্যুক ব্যক্তি যে ঘৃণ্য ও তুচ্ছ, সে ব্যাপারে মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে রাস্তা দেখান না, হেদায়াত দেন না, সৎ পথে পরিচালিত করেন না, যে ব্যক্তি সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদী, অতিশয় মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে, যখন তখন মিথ্যা বলে। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গুনাহগুলোর কথা বলে দেব না? তিনবার বললেন, সাহাবাদের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করার জন্য তিনবার বললেন, তোমাদের কি বলে দেব না বড় বড় গুনাহ কি? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল। বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, আর এটা হচ্ছে আকবারুল কাবায়ের। এই গুনাহ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল ইশরাকু বিল্লাহ, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাপের না ফরমানি করা, অবাধ্য হওয়া, মা বাপের কথা না শোনা, কি বিষয়ে? হালাল বিষয়ে, বৈধ বিষয়ে, হারাম বিষয়ে না। হারাম বিষয়ে মা বাপের কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, কিন্তু বৈধ বিষয়ে তাদের কথা মানা শোনা ওয়াজিব। ওয়া জালাসা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, ওয়া কানা মুত্তাকিয়ান, ঠেস দিয়ে, হেলান দিয়ে বসেছিলেন, তারপর হেলান ছেড়ে সোজা হয়ে বসলেন আর বললেন, আলা ওয়া কাউলাজ্জুর, আলা ওয়া কাউলাজ্জুর, আর সতর্ক হও, সাবধান হও, মিথ্যা কথা, মিথ্যা কথা বলা হচ্ছে কাবিরা গুনাহ। বারবার বলতে থাকলেন এই কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। সাহাবী বলছেন, হাত্তা কুলনা লাইতাহু সাকাত, আমরা বললাম যদি তিনি এবারে চুপ করতেন। তার মানে মিথ্যা কথা যে কত বড় খারাপ জিনিস, তার গুরুত্ব আরোপ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সেটাকে রিপিট করতে লাগলেন, পুনরাবৃত্তি করতে লাগলেন, বারবার বলতে লাগলেন, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। তার মানে সাবধান, তোমরা মিথ্যা বলো না, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা ভালোর দিকে পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কাজ, ভালো পথ জান্নাতের দিকে পথ দেখায়, ওয়া ইন্নার রাজুল লা ইয়াসদুক, মানুষ সত্য কথা বলতে থাকে, হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, শেষ পর্যন্ত আল্লাহর কাছে সে সিদ্দিক হয়ে যায়। সিদ্দিক মানে মহা সত্যবাদী, যে সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে, সে আল্লাহর কাছে সিদ্দিক রূপে পরিচিত হবে, সিদ্দিক। পক্ষান্তরে ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যাবাদিতা, মিথ্যা কথা বলা যদি কেউ বলে তাহলে খারাপের দিকে পথ দেখায়, অশ্লীলতার দিকে পথ দেখায়, মন্দের দিকে পথ দেখায়। ওয়াইনাল ফুজুরা, আর খারাপ এবং অশ্লীলতা, ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকে পথ দেখায়। যেমন সত্যবাদিতা জান্নাতের দিকে পথ দেখায়, তেমনি মিথ্যাবাদিতা জাহান্নামের দিকে পথ দেখায়। ওয়াইনার রাজুল আলা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, আর মানুষ মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকটেও মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়, আল্লাহর কাছেও পরিচিতি লাভ করে, লিপিবদ্ধ হয়ে যায় যে এক মহা মিথ্যাবাদী। সুতরাং মিথ্যাবাদিতা কত বড় খারাপ জিনিস, কত বড় কদর্য আচরণ তা আপনারা বুঝতে পাচ্ছেন। মিথ্যা বলার অভ্যেস কোন মুসলিমের হতে পারে না। এ আচরণ কার হতে পারে? এ আচরণ মুনাফিকের। তার কর্ম ও পেশা যাই হোক না কেন, কোনো ক্ষেত্রেই সে মিথ্যা আশ্রয় নিতে পারে না। আসলে মিথ্যা বলা মুনাফিকদের হীন চরিত্রের নিকৃষ্ট গুণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন হলো তিনটে। ইজা হাদাসা কাযাব, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াআদা আখলাফ, আর যখন সে ওয়াদা দেয় ওয়াদা খেলাফি করে। ওয়া ইজা তুমিনা খান, আর যখন তার কাছে আমানত রাখা হয় আমানতে খেয়ানত করে। আমানতে খেয়ানত করা তার পেশা, আর মিথ্যা বলা হচ্ছে মুনাফিকের পেশা। অন্য এক বর্ণনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, চারটি গুণ যার মধ্যে হবে সে খাঁটি মুনাফিকে পরিণত হবে। ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন, আর যার মধ্যে এই চারটির মধ্যে একটা গুণ হবে, কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা, তার মধ্যে মুনাফিকের একটা আচরণ থেকে যাবে যতক্ষণ না তা বর্জন করেছে। নম্বর এক, ইজা তুমিনা খান, আমানত রাখা হলে খেয়ানত করবে। ওয়াইজা হাদাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে। ওয়াইজা আহাদা গাদার, চুক্তি করলে তা ভঙ্গ করবে, নষ্ট করবে। ওয়াইজা খাসামা ফাজার, আর রাগান্বিত হলে, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হলে, সামান্য তর্ক বিতর্ক হলেই সে গরম হয়ে অশ্লীল কথা বলবে। গরম হয়ে অশ্লীল কথা বলা এই সময় কন্ট্রোল করা বড় মুশকিল, তাই না? মানুষ যখন রাগে তখন তার হুশ হারিয়ে যায়, আর রাগ আসে কার কাছ থেকে? শয়তানের তরফ থেকে রাগ আসে। আর যদি সে নিজেকে কাবু করতে না পারে, নিয়ন্ত্রণে রাখতে না পারে, তখন সে অশ্লীল বলে, হাত তোলে, তাই না? বড় সমস্যা। মুনাফিকের এটা গুণ যে রাগ হলেই, তর্ক বিতর্ক করতে করতে রাগ হলেই চট করে মুখ চালিয়ে দিল, এমন একটা কথা বললো যে আপনার প্রেস্টিজে লাগলো, আপনার সম্ভ্রমে লাগলো, আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল। কিন্তু মুনাফিক তা খেয়াল করে না। মুনাফিক এইভাবেই মানুষকে অপদস্থ করে, মুসলিমকে অপদস্থ করে, আর কথা বললে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা বড় খারাপ জিনিস, এমনকি সত্য কথা মিথ্যাকার, মিথ্যা বলা অভ্যেস যার, যে মিথ্যা বলে সে তো সবসময় মিথ্যা বলে না, নাকি সবসময় মিথ্যা বলে না, কখনো কখনো সত্য কথাও বলবে। কিন্তু সে যখন সত্য কথাটাও বলে তখন মানুষ মনে করে কি, এ হয়তো মিথ্যা বলছে। আর মুসলিম শরীফের একটি বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে রোজা রাখে, নামাজ পড়ে এবং মনে মনে ধারণা করে আমি একজন মুসলমান, তবুও সে মুনাফিক। যার মধ্যে চারটি গুণ থাকবে খাঁটি মুনাফিক হয়ে যাবে একসঙ্গে থাকলে। এবারে কারোর মধ্যে একটা আছে, কিছু আছে, তাহলে তার মধ্যে মুনাফিকি আচরণ থাকবে যতক্ষণ না সে তা বর্জন করেছে। মুনাফিকি আচরণ বিশাল খারাপ জিনিস, মুনাফিক হওয়া বিশাল খারাপ জিনিস। মুনাফিক কাকে বলে? মুনাফিক যে মুখে বলে আমি মুসলিম, কিন্তু তার হৃদয়ে বলে আমি কিছু না, ইসলামে বিশ্বাস করে না। মানে মুখে মধু আর হৃদয়ে ছুরি, মুখে মধু হৃদয়ে ছুরি হচ্ছে মুনাফিক। মুখে একরকম বলে, মনে একরকম উল্টো বিশ্বাস রাখে। মুখে সে আপনার বন্ধু, কিন্তু হৃদয়ে সে আপনার শত্রু, এ হচ্ছে মুনাফিক। মুনাফিক খুব খারাপ জিনিস। মুনাফিকের শাস্তি বড় না কাফেরের শাস্তি বড়? মুনাফিকের শাস্তি বড়। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কাফেররা উপর তলায় থাকলেও নিচের তলায় কারা থাকবে? মুনাফিকরা। যদিও মুসলিম সমাজে তারা বাস করে, একই সঙ্গে মসজিদে নামাজ পড়তে আসে, খাওয়া দাওয়া ওঠা বসা সব মুনাফিকদের সঙ্গে আছে, তবুও জাহান্নামে যখন যাবে তখন জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে রাখা হবে, শাস্তি ভোগ করবে। কেন? কারণ মুনাফিকের দ্বারা যে ক্ষতি হয় কাফেরের দ্বারা সেই ক্ষতি হয় না। মুনাফিক ঘরের ভিতর থেকে আপনার সর্বনাশ করে। মুনাফিক ঘরের ঢেকি কুমির, ঘরের ঢেকি কুমির, ঘরের শত্রু বিভীষণ। পরচোরকে পার আছে কিন্তু ঘরচোরকে পার নেই। ঘরের ভিতরে সে যদি নিজেই চোর হয়, ঘরের ভিতরে চোর যদি চুরি করে একে সামাল দেওয়া মুশকিল, কিন্তু বাইরের চোরকে আটকানো যায়। এই জন্য মুনাফিক হচ্ছে সর্বনাশী, সব থেকে বড় শাস্তি তার, এবং জাহান্নামে সর্বনিম্ন স্তরে আগুনের চাপ বেশি থাকবে, তাই না? উপরে হালকা থাকে পানি আগুন, উপরে হালকা, কিন্তু সর্বনিম্নে চাপ বেশি। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিককে জাহান্নামে সর্বনিম্ন স্তরে রেখে শাস্তি দেবেন। আল্লাহুল মুস্তাআন। সুতরাং মুনাফিক এই আচরণ কোনো মুসলিমের মাঝে থাকা উচিত না। একজন মুসলিম সে নিজে নামাজ রোজা করে, সব কিছুই করে, অনেকের দাড়িও থাকে, অনেকের মাথায় টুপিও থাকে, অথচ দেখবেন সে মিথ্যা বলছে। এমন হয় না? হয় না, এমনও তো হয়, দেখেছেন আপনার দাড়ি আছে, টুপি আছে, আর সিগারেট বিড়ি খাচ্ছে, এমনও লোক আছে। এই শ্রেণী দাড়ি টুপি নিয়ে মাশাআল্লাহ লম্বা পিরহান পায়জামা নিয়ে কি করে? মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। আর এমন মানুষ মুসলিম সমাজে এবং অমুসলিম সমাজে ঘৃণা ছড়ায়। অমুসলিমরা ভাবে কি, এরকম মুসলমান দেখো, দাড়িওয়ালা টুপিওয়ালা মিথ্যা বলছে, তাহলে এরা সবাই এরকম। আর বাইরে থেকে তো অনেকে এরকমই করে, একটা ভাত টিপে দেখলে বলে হাঁড়ির সমস্ত ভাত দেখা হয়ে যায়। কিন্তু এটা ঠিক না ভুল? এটা ভুল। একটা হাঁড়িতে একই রকমের চাল থাকে বলে একটা ভাত টিপে দেখলে সারা ভাত আন্দাজ করা যায় যে হয়েছে না হয়নি। কিন্তু একটা সমাজে সমস্ত মানুষ একরকম নয়, সমস্ত মানুষ একরকম না, মুসলমানরা সবাই একরকম না, তাহলে আপনি একটা মুসলমানকে দেখে সারা মুসলমানকে আন্দাজ করবেন, এটা আপনার ভুল, ভুল ধারণা। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম তা হচ্ছে যে মুসলিম পরিবেশের কোন এক বেআমল লোককে দেখে আপনি গোটা মুসলিম সমাজকে আন্দাজ করবেন যে এরা সবাই খারাপ, সবাই মিথ্যাবাদী। ঠিক না, মিথ্যাবাদী একজন মুসলিম হতে পারে, দশজন হতে পারে, ২০ জন হতে পারে, তা বলে সারা সমাজটাই যে মিথ্যাবাদী তা হতে পারে না, এরকম ধারণা করা ভুল। যে কথা বলছিলাম, মিথ্যা বলে কামাই, আপনি মার্কেটে গেছেন, বাজার করছেন, ব্যবসা করছেন, তাতে আপনি মিথ্যা বলবেন, লেনদেনে আপনি মিথ্যা বলবেন, এটা আপনার জন্য জায়েজ না। বহু উকিল আছেন যারা মোয়াক্কেলকে কেসে জিতাবার উদ্দেশ্যে মিথ্যা ব্যবহার করেন, মিথ্যা শেখানো হয় এটা বলবে। বহু লেখক আছেন যারা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে লিখে লোককে হাসিয়ে অর্থ উপার্জন করে, তাই না? কৌতুক লিখে, কৌতুক বানিয়ে বানিয়ে লিখে মানুষকে হাসাবার চেষ্টা করে, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য দুর্ভোগ, তার জন্য ওয়াইল। যে মিথ্যা কথা বলে তার সাথীকে হাসাবার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, কৌতুক করে, তাই না? এই কৌতুক বানিয়ে বলে, ফলে মানুষকে হাসায় খুশ করে, কিন্তু নিজে সর্বনাশ নিজে ডেকে আনে। বহু ব্যবসায়ী আছে যারা মিথ্যা বলে নিজেদের পণ্য বিক্রয় করে থাকে। এরা বলে মিথ্যা না বললে কি ব্যবসা চলে? আজকাল যা জামানা, আজকাল আগে থেকেই ব্যবসার পরিবেশে সাধারণত এটাই লোকে জানে, ব্যবসার একটা টেকনিক হলো কি, মিথ্যা বলা, ঘুরিয়ে নাক দেখানো, মানুষকে ঠগানো, বিভিন্ন ভাবে মিথ্যা প্রচলিত আছে। সে ব্যবসাদাররা ভালো জানে, সাধারণ পাবলিক না জানলেও ব্যবসাদাররা ভালো জানে তাদেরকে কত মিথ্যা কথা বলতে হয়। আর মিথ্যা কথা না বললে বলছে ব্যবসা চলবে না, খদ্দের ভেঙে যাবে, বা একবার আসবে দ্বিতীয়বার আসবে না। তাই মিথ্যার পর মিথ্যা বলতে হয়। ব্যবসার একটা টেকনিক হলো মিথ্যা কথা বলা, অথচ এইভাবে ব্যবসা করা হচ্ছে হারাম এবং তার অর্থ হারাম। বহু ব্যবসায়ী পণ্যের মিথ্যা গুণ বর্ণনা করে, পণ্য বাজারে চালু ও প্রসিদ্ধ করে মিথ্যা কথা বলে, মিথ্যা গুণ, এটা এই হয়, এটা সেই হয়, এটা ওই হয়, এটা নানা রকমের গুণ বর্ণনা করে, অথচ সেরকম নয়। দেখবেন প্রত্যেক পণ্য ব্যবসায়ী বলে যে আমার পণ্যটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বাজারে, আমার সাবানটাই সব থেকে শ্রেষ্ঠ, তাই না? আমার কলমটাই বাজারে সব থেকে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ তেল আমার, সবাই দাবি, কেউ নিজের ঘোলকে টক বলে না, সবাই বলে আমার ঘোল মিষ্টি। কিন্তু কেউ না কেউ তো মিথ্যাবাদী বটেই, সব তার সত্য হতে পারে না, মিথ্যা বলে, মিথ্যা গুণ তারা প্রকাশ করে, আমার এটা এই করে ওটা আলোচ্য করে না। এইভাবে ক্রেতা জনসাধারণের মন আকৃষ্ট করে, সকল কোম্পানির পণ্যের চাইতে তার কোম্পানির পণ্য শ্রেষ্ঠ বলে দাবি করে অনেক সময় মিথ্যা প্রচার চালায়, প্রচার মাধ্যমে চালায়। প্রচার মাধ্যমের কি আছে, তাকে পয়সা দেবেন সে প্রচার করবে, তারা তো আর জানছেন আপনি মিথ্যা বলছেন না সত্য বলছেন। আপনার পরীক্ষায় এখন প্রমাণিত হয়েছে না হয়েছে, আপনার সব থেকে শ্রেষ্ঠ তেল এটা, কিন্তু সেই তেল আসলেই শ্রেষ্ঠ কি না, এতো প্রচার মাধ্যম জানে না, প্রচার মাধ্যমে আপনি পয়সা দিয়েছেন, প্রচার হচ্ছে, মিথ্যা প্রচার হচ্ছে। সবচেয়ে বড় মিথ্যা কি জানেন, যে মিথ্যা সারা বিশ্বে দিক চক্র বলে ছড়িয়ে যায়। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখেছিলেন না, একজন গাল এভাবে চিরছে, এভাবে চিরছে, এ লোকটার কাজ কি ছিল, এমন কথা বলতো যার কথা দিক চক্র বলে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যেত। দেখেছেন আজকের যুগে কত সহজ, আজকের যুগে পৃথিবীর আনাচে কানাচে মানুষের কথা পৌঁছে যাওয়া কত সহজ। মিথ্যা বলল, আজকাল ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গেল, টিভির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গেল, এমন মিথ্যা কথা আপনি আপনার সংসারে মিথ্যা বলেন সে কথা তো বেশি প্রচার হয় না, আপোষে, কিন্তু এ মিথ্যা সারা বিশ্বে। সুতরাং এ ওইভাবে গাল চিরবে, অস্ত্র দিয়ে গাল চিরবে, মিথ্যা কথা খুবই খারাপ, খুবই নোংরা। ক্রয় বিক্রয় চুক্তির সময় মিথ্যা বলে লাভ করে তারা অর্থ উপার্জন করে, মিথ্যা করে বলে আমার 10 টাকায় কেনা, আপনি আমাকে 1 টাকা লাভ দেবেন না, অথচ সে কিনেছেন 8 টাকায়, 10 টাকায় কিনেছি বলে ওখান থেকে 2 টাকা লাভ নিল, তারপর আবার আপনার কাছ থেকে 1 টাকা চেয়ে নিল, এইভাবে মিথ্যা বলে। এর দাম 25 টাকা, শুধু আপনাকে 20 টাকায় দিচ্ছি। আপনি যাবেন এক দোকানে, সেখানে গিয়ে বলবে দাম কম করুন, ঠিক আছে 25 টাকা দাম আপনাকে, আপনি কাউকে বলবেন না, আপনাকেই দিচ্ছি 20 টাকায়, কিন্তু আমি আবার গেলে আমাকেও 20 টাকা দেয়, আমাকেও এই কথাই বলে, আশা আপনার জন্য এটা। এইভাবে খদ্দেরকে, একটার পর একটা খদ্দের, সবাইকে মিথ্যা বলে, শুধু তাকে দেয় না আরো অনেককে দিয়ে থাকে। সুতরাং এভাবেও মিথ্যা বলা হয়, অমুক বা অমুকের মাল অপেক্ষা আমার মাল বেশি ভালো, ও কথা বলছে না, আরে ওর থেকে এটা বেশি ভালো, আপনি নিজের না, মিথ্যা, হলাহল মিথ্যা বলে, আমার মালে কোনো প্রকার ভেজাল নেই, মানে অন্যের মালে আছে। এইভাবে কত রকম মিথ্যা বলে। অনেক সময় ক্রেতা ও বিক্রেতাকে মিথ্যা বলে চমক ধরিয়ে দেয়, যেমন বলে অমুক দোকানে সস্তা, তোমার দোকানে বা আপনার দোকানে, এটা একটা মার্গ মনে হচ্ছে, এই জিনিসই অমুক দোকানে 10 টাকায় আর আপনি 15 টাকা বলছেন। এইভাবে ক্রেতাও মিথ্যা বলে, দুজনেই চালাক, ক্রেতাও চালাক বিক্রেতাও চালাক। আমরা আপনার দোকান ছাড়া অন্য দোকানে মাল নিই না, অনেক সময় ক্রেতা বলে আমরা আপনার দোকান ছাড়া অন্য দোকানে মাল নিই না, অতএব আপনি কনসিডার করুন, আপনি আমাদেরকে, আপনার দোকানে তো মাল নিই, অথচ আমি অন্য দোকানেও মাল নিই, এটা মিথ্যা বলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইতাফাররাকা, ক্রেতা ও বিক্রেতা উভয়ের এখতিয়ার আছে যতক্ষণ পর্যন্ত না বিচ্ছিন্ন হয়েছে। ফাইন সাদাকা, যদি তারা সত্য বলে দুজনেই, ও বাইয়ানা, এবং পণ্যের দোষ গুণ খুলে বলে, ও বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের ক্রয় বিক্রয়ে, ব্যবসায় বরকত দেওয়া হয়। বিক্রেতা যে সে তার লাভে বরকত পায়, আর ক্রেতা যে তার সামানে বরকত পায়। ওয়াইন কাজাবা ওয়া কাতামা, আর যদি তারা মিথ্যা বলে আর পণ্যের দোষ গুণ ঢেকে নেয়, মোহেকাত বারাকাতু বাইহিমা, তাদের ব্যবসার বরকত নিশ্চিহ্ন করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা আসা ইয়ারবাহা রিবহান আও তুমহাকা বারাকাতু বাইহিমা, তারা হয়তো লাভ করবে। অনেক সময়ে মিথ্যা বলে ব্যবসায়ী প্রচুর লাভ করে, কিন্তু সেই লাভের বরকতকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন। লাভের বরকত, ওই যে একবার বলছিলাম যে বরকত এইভাবে হবে, আপনি 500 টাকা লাভ করলেন, সেই 500 টাকা আপনি জমা রাখলেন, বাড়িতে নিলেন, আপনার মাশাআল্লাহ খেয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো খরচ নেই। আর যদি বরকত না থাকে তো 500 টাকা নিয়ে যাবেন, হঠাৎ করে আপনার ছেলের অসুখকে, আপনার স্ত্রীর অসুখকে, আপনার নিজের অসুখ, তখন আপনার ওইখান থেকে 300 টাকা কোথায় যাবে? ডাক্তার ঘরে, তাই না? ওই যে বলছিলাম একবার, ফাঁকি দিলে ফাঁকে পড়ে, মারা পয়সা যায় ডাক্তার ঘরে। এইভাবেই বরকত নিশ্চিহ্ন করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না তুজ্জারাহুমুল ফুজ্জার, ব্যবসায়ীরা হচ্ছে অসৎ লোক, মানে তারা মিথ্যা কথা বলে। কিল ইয়া রাসূলুল্লাহ ওয়া লাইসা কাদ আহাল্লাল্লাহুল বাই, আল্লাহ রাসূল আপনি ফুজ্জার বলছেন, তাদেরকে ফাজের বলছেন, ফাসেক বলছেন, কি ব্যাপার? আল্লাহ তাআলা তো ব্যবসা হালাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বালা ওয়ালাকিন্নাহুম ইউহাদ্দিসুন ফায়াকযিবুন, ঠিক আছে ব্যবসা হালাল, কিন্তু ওরা ব্যবসা সংক্রান্ত কথা বলতে গিয়ে মিথ্যা বলে, ওয়াইয়াহলিফুন ওয়াইয়াসামুন, আর মিথ্যা কসম করে, তার ফলে কি হয়, সে কসম ভঙ্গ করে অথবা মিথ্যা কসম করে, ফলে সে গুনাহগার হয়। আর এই জন্যই তুজ্জার হুমুল ফুজ্জার, যারা ব্যবসায়ী তারা হচ্ছে পাপাচারী, ব্যবসায়ীরা অধিকাংশ পাপাচারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবারও বলেছিলেন, ইন্না তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জারান, কিয়ামতের দিনে এই ব্যবসায়ীরা পাপাচারী রূপে উত্থিত হবে। কিয়ামতের দিনে যখন হাসর হবে তখন পাপাচারী রূপে, ফুজ্জার রূপে উত্থিত হবে। ইল্লা মানি তাকা, তবে যে আল্লাহকে ভয় করবে, ওয়া বাররা ওয়া সাদাক, আর যে ভালো কাজ করবে এবং সত্য কথা বলবে, সে অবশ্য হবে না। জেনে রাখবেন মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যারা এইভাবে ব্যবসা করছে, ওজনে কম দিয়ে ওজনে বেশি নিয়ে যারা ব্যবসা করছে, কিংবা মিথ্যাচার যেভাবে ব্যবসা করছে, তারা কি মনে করে না যে উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদেরকে পুনরুত্থিত করা হবে, লিয়াউমিন আযীম, বিশাল দিনের জন্য ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিনে সমস্ত মানুষ রাব্বুল আলামিনের জন্য কিয়ামতের দিন খাড়া হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনো না, ফুজ্জার পাপাচারীদের কিতাব কোথায় থাকবে? সিজ্জিনে। ভালো লোকদের আত্মা কোথায় থাকবে? ইল্লিয়িনে। আর খারাপ লোকদের আত্মা কোথায় থাকবে? সিজ্জিনে। এইভাবে যারাই খারাপ হবে এবং মিথ্যা বলে ব্যবসা করবে, মিথ্যা বলে উপার্জন করবে, তারা হচ্ছে পাপাচারী, কিয়ামতের দিনে পাপাচারী, তারা পাপাচারী হয়ে উঠবে এবং তাদের আত্মা থাকবে মরণের পরে কোথায়? সিজ্জিনে। আর জাহান্নামে যাবে না যাবে আল্লাহর ফয়সালা, তৌহিদবাদী হলে একদিন না একদিন জান্নাতে যাবে আর না হলে জাহান্নামে শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দিন। এখন কিছু সময় আছে যদি আপনারা প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অনেকে একদম খুব তুচ্ছ বিষয়ে মিথ্যে কথা বলে, যেটা আমার জন্যও কোনো ক্ষতি করে না, ওর নিজের জন্যও ক্ষতি করে না। যেমন আমার নিজের বন্ধুরাই আমার হয়তো বাড়ি এলো এবং আমি যদি তাকে খেতে বলি যে খেয়ে নে, ও বলে আমি খেয়ে চলে এসেছি, অথচ ও খেয়ে আসেনি, শুধুমাত্র না খাওয়ার কারণে এরকম বলে। অথবা অনেক সময় বলি যে ভালো আছিস বা খারাপ আছিস কিনা, তখন খারাপ থাকলেও বলে যে ভালো আছি। তো এইরকম ব্যাপারগুলোতে যদি মিথ্যা কথা বলে যেটা আমার জন্যও কোনো ক্ষতি করছে না ওর জন্যও নয়, তাহলে সেটা কিরকম হবে? এটা কোনো কথা নয় যে যে মিথ্যা ক্ষতিকর সেটাই হারাম, বরং প্রত্যেক মিথ্যাই হচ্ছে হারাম। আপনাকে যখন বলা হবে এসো খাও, আপনি খেয়ে এসেছি কেন বলবেন? মিথ্যা বলবেন না। আপনি বলেন আমি খাবো না, আমার রুচি নেই, বা আমার অন্য কোনো কারণ, আপনি কারণ দর্শিয়ে দেন, সত্য কথা বলেন, মিথ্যা বলা যাবে না, এটাও মিথ্যা। মিথ্যা এমন কি ঠাট্টা ছলেও বলা যাবে না, সাপ সাপ সাপ সাপ, উপহাস ছলে বলছেন সাপ সাপ সাপ আপনাকে ঠকাবার জন্যে, এটাও মিথ্যা, মিথ্যা বলা যাবে না। ছোট বাচ্চাকে ভোলাবার জন্য মিথ্যা বলা যাবে না, এই বাবু বাইরে যেও না বাবু, এসো লজেন্স, এনা লজেন্স নাও, এনা এনা লজেন্স নেই হাতে আপনার। আমরা অনেক সময় এরকম ছোট বাচ্চাকে ভোলাই, এটাও মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক মহিলা তার বাচ্চাকে এভাবে বললো তুমি যেও না তোমাকে দেবো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও যদি বাইরে না যায় বা ও যদি কথা শুনে তাহলে তুমি ওকে কি দেবে নিয়ত করেছিলে? তো মেয়েটি বললো যে আমি খেজুর দেওয়ার নিয়ত করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তুমি তা দেওয়ার নিয়ত না থাকতো তাহলে আল্লাহ তোমার জন্য একটা মিথ্যা লিখে দিতেন। বুঝতে পাচ্ছেন? এইভাবে যে কোনো ভাবে উপহাস ছলেও মিথ্যা বলা যাবে না এবং মানুষকে ভোলাবার জন্য মিথ্যা বলা যাবে না। মানুষকে হয়তো আপনার খাবার ইচ্ছা নেই, আপনার উদ্দেশ্য ভালো, হয়তো খাবার কম আছে, আমি খেয়ে এসেছি বা আপনারা খান, দেখছেন কেন ভাগ বসাবো, তাই না? কিন্তু না, এই ক্ষেত্রে আপনি সত্য কথা বলেন, মিথ্যা কথা কোনোভাবেই বলা যাবে না। মিথ্যা বলা যেখানে জায়েজ আছে সে আলাদা পর্যায়ে, অন্য ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সত্যবাদী হতে পারি, যেহেতু আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সাথী হও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।